খাদিমের কাছে কিছু দন দৌলত দিয়া হইলেন, অমুক লোকের কাছে পুরস্কার হিসাবে উপহার হিসাবে দিয়ে আস, হাদিয়া দিয়ে আস। খাদিমে হয় হুজুর এ আপনি দুশ্মন, এর আপনি হাদিয়া দেন কি তার লাগি? ইমাম সুফিয়ান সৌরে জিগাইন, এ আমার দুশ্মন তুমি বুঝলাই কেমন লাগা? খাদিমে হয় হুজুর এ খালি মানুষের কাছে আপনার কি বোধ হয়? তাই বলুন, ই কারণেই তো হাদিয়া দিলাম, জীবত হইয়া দুশ্মন হইছে না, জীবত হইয়া অত বড় বন্ধু আমার হইছে যে জগতে এর চেয়ে বড় বন্ধু আমার নাই। হে মানুষের কাছে আমার জীবত হইয়া হের সব আমার আমল নামাত কাটাই দেয়, আর আমার আমল নামার গুণা হের আমল নামাত নেই গি। অত বড় উপকার আমার আমার মায়েও করে না, আমার বাপেও করে না, আমার বাইয়েও করে না, আমার বন্ধুও করে না, এ করে। কাজে এরে এই পুরস্কারটা দিয়া কইও যে তুমি যে উপকার ইমাম সাহেবরে করো, ই অনুপাতে তোমার আরো অনেক বড় পুরস্কার দেওয়ার দরকার আছে, তৌফিক না তাহায় কম দিলাম। এই জীবতের মাধ্যমেও আমরা একে অপরের হক নষ্ট করিয়া থাকি, বন্দার হক নষ্ট করার দুনিয়ার ফলাফল দুশ্মনের সৃষ্টি হয়, শান্তি ভঙ্গ হয়, আর আখেরাতের ফলাফল যে বন্দার হক নষ্ট করে আখেরাত গিয়া নিজের সওয়াব দিলাইব তারে আর তার গুনাহ নিব নিবে। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন, ও আমার প্রিয় সাহাবীরা তোমরা জানো নি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অভাবী কে? সাহাবায়ে কেরামে বলবেন, যার কোন টাকা পয়সার দন দৌলত নাই এ হল সবচেয়ে বড় অভাবী। আল্লাহ রাসূলে বলবেন, তোমরা রুয়া ভুল হইছে, যার টাকা পয়সা নাই দন দৌলত নাই এও অভাবী না। তখন সাহাবায়ে কেরামে বলবেন যে আমরার জবাব যদি ভুল হইয়া থাকে তাহলে সঠিক জবাবটা কোনটা আমরা শিখাইয়া দেব? তখন আল্লাহ রাসূলে ফরমাইন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অভাবী হইল ওই ব্যক্তি যে আল্লাহর হক অনেক আদায় করছে, অনেক এবাদত বন্দেগি করছে, বহু নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তসবিহ পড়ছে, ওয়াজিফা পড়ছে, জিকির আজকার করছে, দোয়া দরুদ করছে, এবাদত বন্দেগি বহুত করছে, কিন্তু বন্দার হক নষ্ট করছে। দুই তিন দিনের আলোচনায় বুঝলানি বন্দার হক নষ্ট করছে মানে কি তা নামাজ পড়ছে না? যাও, বন্দার হক নষ্ট করছে মানে বন্দার সম্পত্তি জুড়ে দখল করছে, নাইলে বন্দারে ঠগাইছে, নাইলে বন্দার কি গটকাইছে, নাইলে বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিছে, এটার নাম হল বন্দার হক নষ্ট করছে। আল্লাহর হক অনেক আদায় করছে কিন্তু বন্দার হক নষ্ট করছে। কিয়ামতের দিন যারা যারার হক নষ্ট করছে তারা নিজের সওয়াব দিলাওয়া লাগবে। দলে দলে মানুষ আইয়া কইব, আমারে ঠগাইছে আমার পাওনাতে, এরে দিব নামাজের সওয়াব, আরেকজন পাওনাদারে দিব রোজার সওয়াব, আরেকজন দিব হজের সওয়াব, আরেকজন দিব যাকাতের সওয়াব, আরেকজন দিব জিকিরের সওয়াব, আরেকজন দিব কুরআন তেলাওয়াতের সওয়াব, দিতে দিতে দিতে দিতে সারা জিন্দেগি বর যত বন্দেগি করছিল সমস্ত বন্দেগির সওয়াব দিলাইব ওই যারার হক নষ্ট করছিল তারা রে। আর রয়েছে নিঃস্ব নাই, আরো মানুষ আইয়া কইব, আমরারও তো চলাইছিলে, আমারও তো বাসা দূরে দখল করছিলে, আমার দোকান ভাড়া লইয়া বাড়াও দিয়ে সস্তা বজিশন সস্তা এটা করছিলে, এটা করেননি আপনারা জমানকে, ভাড়া লইয়া ভাড়াও দেয় না বজিশন সারে না, আরেকবার কাছে বজিশন দিছিল, বন্দার হক মারল নি আইয়া কইব আমার পাওনা দে। তখন কইব সারা জিন্দগিতে যত বন্দেগি করছিলাম ইলাহান মানুষের হক নষ্ট করছিলাম যে এরারে দিতে দিতে সারা জিন্দগি বন্দেগি শেষ করে দেওয়ার মতো কোনটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হেরা যেমন তোমার ভাওনাদার আছিল হেরারে জিন্দগির বন্দেগি সকলটা দিলাইছ, এবার তো তোমার ভাওনাদার কোনটা নাই কইলা কামাইত না, সব যদি দিতাই ভালো না এর গুণা তুমি নেও। আগের দলে নিজের সব দিলাইল আর বাদের দলের গুণা নিজে লইল, লইয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে গেল।

তিনি হইলেন ওই খাতুরিয়া, খাই লাইলে তোর নভল রোজা রস তুই যাইব কি কারণে খাইতে না খুঁজে লুকাই যাবো কিছু তুই যে রোজা রাখছ কেমন রোজা রাখার তো কি আল্লাহর নিয়ামত খাই লওয়া বেশি সব তোর অন্তর না ভাব তোর আত্মা অপবিত্র। এখন খাতুরিয়া কই সাহাব আমি তো কইলাম না লুকাইয়া বলিলাম, যদি কইতাম আবার আমি নভল রোজাদার তাইলে আমার দিকে আমিত চলত আমিত্বটা কি বাঁচবার লাগিয়ে লুকাইলাম, এর বাদেও যে আসলে কই না আমার আত্মা না ভাব এর বাদে আমার রোজার দেশটা কোনটা? বাহাউদ্দিন নকশেবন রহমতুল্লাহ ফরমান, নিজের গুণের কথা অপরের কাছে প্রচার করা ইটা না ভাগ আত্মার একটা পরিচয়, আর নিজের গুণের কথা অপরের কাছে প্রচার না হইয়া লুকাইয়া রাখা, আর লুকাইয়া রাখিয়া মনে মনে বাবা যে আমার মতো এমন গুভন বন্দেগি ঘর নেওয়ালা কজন হওয়া যাইব ইটা না আরো জঘন্যতম না ভাগ আত্মার পরিচয়। তুমি যে নভল রোজা রাখছ প্রকাশ করছো না কিন্তু তোমার মনে মনে এমন এমন গুহন বন্দীগী হরনেওয়ালা কজন হওয়া যাইব, আমি নভল রোজাদার আমি নভল রোজাদার হইলেই আত্মা যত বড় না ভাবিত না হইয়া তোমার মতো এমন নভল রোজাদার কজন পাওয়া যাইব এই জিনিসটা যে মনোজাগা দিছ তোমার আত্মা এর থেকে আরো বেশি না ভাবিছে। ঘটনা বুঝতে থাকলে কোথা পবিত্র আত্মাওয়ালার দরবার না গিয়া নি নিজের আত্মা ভাগ নানা ভাগ ধরা পড়ব। এই কারণে যারা মনে করেন আমার বৃত্তে কোনো গরিমা নাই আমার বৃত্তে কোনো অহংকার নাই আমার বৃত্তে কোন রকমের আমিত্য নাই শয়তানের দুকায় পড়েছেন পবিত্র আত্মাওয়ালার দরবারও গেলে ধরা পড়ব ডায়াবেটিস আছে নিনা নাই, কাজে কাজেই এই ধরনের অপবিত্র আত্মা যাদের আছে এরা যদি মুড়ি দেয় ফিরের কাছে মুড়িদের ভাওনা আমার না ভাগ আত্মা হান পবিত্র করিয়া দেবা, আর মুড়িদের কাছে পীরের ভাওনা পবিত্র করতে গেলে দুলাই দিব এই দুলাই তোমার গ্রহণ করতে হবে, এই সময় যদি গ্রহণ করো না তাহলে পীরের হক আদায় করতো না তোমার আত্মা পবিত্র হবে না। বুঝা থাকলে কোকা পীরের কাছে মুড়িদের ভাওনা আসেনি মুড়িদের কাছে পীরের ভাওনা আসেনি আপনারা দেখ কজন ফিরে তার মুড়িদের ভাওনা আদায় করে আর কজন মুড়িদে পীরের ভাওনা আদায় করে, এই দেশের শতকরা নব্বই ভাগ ফির মুড়িদি চলে আত্মা পবিত্রকরণ উদ্দেশ্যে না, ইরিদান বুড়দান মুড়িদান তিন জিনিস আমদানির উপাদান, যার ইরিদান আছে আমদানির বালা একটা উপাদান আছে, যার বুড়দান আছে আমদানির বালা একটা উপাদান আছে, মানে অল্প পরিশ্রমে অনেক ফসল পাওয়া যায়, আর সবচেয়ে বড় আমদানির উপাদান হইল যে ভিড়ের মুড়িদান আছে ইরিকেট বুড়ো ক্ষেত লাগে না এটা বিনা পুঁজিতে আমদানির উপাদান। এই দেশের বেশিরভাগ তীরহ হইল ওই আমদানির উপাদান হিসাবে মুড়িদান বাড়াইবে আত্মা পবিত্রকরণের উদ্দেশ্যে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে এই আত্মা পবিত্রকরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিছে, এটা হইল পীর মুড়িদির ব্যাপার। যদি কোন ফিরে মুড়িদের আত্মা পবিত্র করিয়া দেওয়ার চেষ্টা না হইয়া থাকে সেও মুড়িদের হক আদায় করল না, যদি কোন মুড়িদের পীরের কাছ থেকে আত্মা পবিত্রকরণ পদ্ধতি গ্রহণ করিয়া না থাকে সেও পীরের হক আদায় করল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এইভাবে, এমন কোন মানুষ নাই যার কাছে অন্যর আর হক নাই, প্রেসিডেন্টের কাছে দেশের প্রধান সরকারের কাছে জনগণের হক আছে সমস্ত জনগণের কাছে সরকারের হক আছে, যদি তুমি সারা দেশের শাসন করতে না হইয়া থাকো কোন এলাকার নেতা হইয়া থাকো যে এই তোমার মতো নেতার কাছে তোমার অধীনস্থ জনগণের হক আছে আর অধীনস্থ জনগণের কাছেও তোমার হক আছে, তুমি যদি এলাকার নেতা না হইয়া পরিবারের কর্তা হইয়া থাকো তোমার কাছে তোমার পরিবারের সদস্যদের হক আছে পরিবারের সদস্যদের কাছেও তোমার হক আছে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূলে ফরমাইন তুমি যদি সরকারও না হও নেতাও না হও পরিবারের কর্তাও না হও এমনকি তোমার অধীনে কোন বিবিও নাই সন্তানও নাই গুলামও নাই বান্দিও নাই কর্মচারীও নাই, তোমার সাড়ে তিন হাত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হক আছে তোমার কাছে। একাদশে আল্লাহ রাসূল ফরমাইন লি জাসাদিকা আলাইকা হক্কুন ওয়ালি আইনাইকা আলাইকা হক্কুন,

আল্লাহর কাছে লজ্জিতেই যাও, সারা জীবন যত মানুষের পত্রিকা যত মাল সে বিহে দেখাইছ, যত মাল গিস লইয়া খাইছ, যত মাল সিদিন ভালো লইয়া খাইছ, সবাই রে তালাক করো এটা ভাইলে দিলাই চাই, আর তালাক করে ভাইলে ফিরত দিলাও, আর যদি তোমার জীবনের শেষে অত মাল জমা না তাহলে এরা ফিরত দেওয়া, যারা রে ভাও এরার কাছে মাছ পাও আত ভাই দেবিয়া, তোর কাছ থেকে দশ বছর আগে 7,000 টাকা কেক খাইছিলাম, তোর কাছ থেকে 2 বছর আগে 10,000 টাকা গোট খাইছিলাম, তোর ভাল হান তো দেবি আল্লাহ হচ্ছে মাপ দে নাই, আল্লাহ আমার মাপ দিত না জাহান্নাম থেকে বাস্তব পারতাম না, যদি মাপ দিলায় সেটা তোমার তোমার ব্যবস্থা হয়ে গেল, আর যদি হয় মাপ দেওয়া না দেওয়া আমার অধিকার, বড় বেশ রক্ষা হইয়া আমার কাছ থেকে গোট খাইছিলেন আমি মাপ দিতাম না, তখন তুমি করবে কিনা সারা জিন্দিগি ভোর যতদিন আল্লাহ হয়ে যায় আল্লাহ আমারও মাফ করো, লগে লগে হয়ে যায় আমার কাছে যারা আমার দ্বারা যারা হক নষ্ট হয়েছে তারাও মাফ করো, আমারও মাফ করো, আর আমি যারা হক নষ্ট করছি তারাও মাফ করো, সারা জীবন বসলে তারে মাফ করার লাগে আল্লাহর কাছে দোয়া করছো, তোমার দোয়ার উচিল্লায় কিয়ামতের দিন আল্লাহ তারা মাফ করে দিব, মাফ করে দিয়া কইব তোমার কাছ থেকে যে অমুকে অত হাজার টাকা কেক খাইছিল, অত হাজার টাকা গোট খাইছিল, অত হাজার টাকা ঠগাইয়া খাইছিল, অত হাজার টাকা লুকাইয়া খাইছিল, অত হাজার টাকা চিন্তায় ভেবিয়া খাইছিল, হে সারা জীবন আমার কাছে দোয়া হচ্ছে তোমারে মাফ করা লাগে, হে দোয়ার কারণে আমি তোমারে মাফ করে দিলাই, যদি তুমিও আজকে তারে মাফ করে দিলাও, তখন এ বলবো আমি যদি মাফ পাইলাই কি আরেক জায়গায় আটকাই আমার লাভ কি তাহলে আমার যদি মাফ করে দিলাও আমি তারে মাফ করে দিলাই, আগে আগেই জীবন বর যারা সুদ খাইছে গুস খাইছে চুরি করছে জবর দখল করছে সবাইয়া খাইছে এরার গুণাও আল্লাহর কাছে মাপ পাওয়ার ব্যবস্থা আছে কিনা নাই, ব্যবস্থা আছে, ব্যবস্থা গ্রহণ করলেই হয়, প্রাথমিক ব্যবস্থা হলে অপরাধ স্বীকার করো, তারপরে আল্লাহর কাছে লজ্জিত হও, তারপরে যারা হক নষ্ট করছিলাই তারার হক ফিরাইয়া দেওয়ার চেষ্টা করো, ফিরাইয়া দেওয়ার চেষ্টা ব্যক্ত হইতে পারে দুই কারণে, এক কারণ হলে তোমার কাছে এখন শেষ বয়সে অত মাল নাই, আর এক কারণ হলে মাল হয়তো আছে কিন্তু তাহারে আর টিকা ইয়া ভাওনা মরি গেছে, এই দুই কারণে তোমার চেষ্টা ব্যর্থ হইতে পারে, ব্যর্থ হইলেও আল্লাহর কাছে না যেতে ব্যবস্থা, আর যদি তারে ভাইলেও মাল না তাকে মাপ পাও, মাপ পাইলে যদি মাপ দেয় না আল্লাহ তোমারে মাপ করার ব্যবস্থা দিলেন, সারা জীবন বের হয়ে যায় আল্লাহ আমারেও মাফ করো আর যারা হক মাটি তাহারেও মাফ করো, এটা আল্লাহ ফাকরাবুল্লাহ আমিন বড় হলে তোমারে মাফ করার ব্যবস্থা করে, আর যদি তারা মরি যায় তারা আল্লাহদের কাছে তোমার এই জিনিস ফিরে যাও, আল্লাহ দেয় যদি পাও না তারার লাগে মাফ পাইতে থাকো, কেমন এদিন আল্লাহ ফাকরাবুল্লাহ আমিন এমন একটা ব্যবস্থা করবেন তারা কইবেন তোমরা আমার ফিরে দিবে তোমার ভাওনাদাররে তোমার হক মাটি যে এরে যদি তুমি মাফ করে দাও, কারণ হে সারা জীবন আমার কাছে তোমার লাগে দোয়া করতে, এই কারণে দোয়ার মাঝে প্রায় সময় আলিমুল আমরা দোয়ার মাঝে হইয়া থাকুন আল্লাহ মাকসিল্লানা ওয়ালিমাল্লাহ হাক্কুন আলাইনা, হে আল্লাহ আমরা রে মাফ করো আর যারা হক রয়েছে আমরা রুখে তারা রে মাফ করো, যারা হক রয়েছে আমরা রুখে তারা রে মাফ করো, এই দোয়ার উঠিলে সব রকমের হককুল ইবাদ নষ্ট করনেওয়ালা আল্লাহর কাছে মাপ পাওয়ার ব্যবস্থা আল্লাহ ফাকরাবুল আলামিন রেখে দেন, কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হয় না বেটাগিরি হইয়া মার বাই ভরার মাল খাইয়া, ব্যবস্থা গ্রহণ করতে হয় না ভরারে তো খাইয়া বেটাগিরি হইয়া মার ভাই এর কাছে আবার মাপ পাইতাম কিনা, তাহলে নিজের সব ল্যান্সারে দিলাই ভাই আর তার গুণা লাইন লইয়া ডাবল করতে জিত দিয়া যাহার না বলে আদালতের আগে দিয়ে না আদালত চলে বিচার, যার হক নষ্ট করছ হে তোমার থেকে সামাজিক দৃষ্টিতে যতই ছোট লোক হোক না কেন, আর তুমি সমাজের দৃষ্টিতে যতই বড় লোক হও না কেন আল্লাহর আদালত যখন আজিরা দিবে তোমার সব গুলি তারে দিয়া দেওয়া হবে, তার গুণাগুলি তোমারে দিয়া ডাবল শক্তির যুদ্ধ করিয়া তোমার জাহান্নামে পৌঁছাইয়া দেওয়া, এ কথা বুঝতে থাকলে আর এখানে কথা জয়টা পড়া লাগে না, তবুও আমি এক করাই দিই, যে বেটায় 50,000 টাকা মোহর সাব্যস্ত করিয়া বিয়া করছেন মরণের আগে আগে সে হালাইন দিছে না, হক মারছেনি হার বউ বউয়ে গাঁড়ো দরিয়া আল্লাহর কাছে নিয়ে হইব আল্লাহ এই জালিমে আবার হক মারছেন আমার ভাবনা লাইন আদায় করে দাও। আল্লাহ রেজা কিতা হক মাতিলেনি, বেটির মোহর আদায় করছিলেন বলে না বলেছে বিলাস। আল্লাহ 50,000 টাকা কাবি নলে হাসলাম, এখন তো দিন থেকে আমি চেহারা লগে আনছি না, তেকিলা খান দিতাম। আল্লাহ রেজা তো নমাজ রোজার সব দিলা, নমাজ রোজার সব চাহেতে দিব, নিজের নমাজ রোজার সব বৌড়ে দিলেই যায় নিজের এবং কিনা দিই। আর যদি নমাজ রোজা অনা করিয়া থাকে আর বোর মোহর মাইয়া থাকে, দেখতে তোর সোয়াব যদি না থাকে তোর বোর গুণাও তুইল আর তোর গুণাও তুইল, দুজনের গুণা লইয়া জাহান্ন মজা। বোর লোকে যে বেটাগিরি দেখাইয়া মোহর দিচ্ছে না, বেটাগিরি পানিও চেনি, বেটাগিরি পানিও চেয়েব ওইখানে আদালত বেটাগিরি খাতে না। একটা গল্প শোনাই বুঝলেন বেটাগিরির অবস্থা কিটা। এক বেটায় বলে ট্রাফিক পুলিশের চাকরি করত, ঘটনাক্রমে তার বউ তার কথা মানে না, অবাধ্য বউ। একদিন বউর লোকে বেটা গিরি হইয়া কয়, তুই আমার কথা বলিস না, কত বড় বড় অফিসারের গাড়ি আমার আঙুলের ইশারা উগাই থাকে। বউ কয়, বেটা গিরি দেখাইবার জায়গা হয়তো তোমার আঙুলের ইশারায় অফিসারের গাড়ি উগাইছিল, বেটাগিরি ঘরের জায়গা হল না। কয়, বিশ্বাস না করছে আমার লোকে ল পরে দেখাই দিন। বউরে সাথে ফিরে লইয়া গেছে ডিউটির জায়গা, দেখাই তো তার আঙুলে বিছানায় যে বড় বড় অফিসারের গাড়ি বই থাকে। কিন্তু ঘটনাক্রমে বউরে লইয়া যখন গেছে দেখাই তো ওই সময় লাইন ক্লিয়ার, সব লাইন যখন ক্লিয়ার তো আর গাড়ি উবাই রাখার কোন দরকার না, শুধু বউর কাছে প্রমাণ করার লাগি এক লাইনের গাড়ি অহলতা উবা করে দিচ্ছে। অহর গাড়ির ড্রাইভারে লাইন যাইয়া হয়, সামনে কোনো গ্যাঞ্জাম নাই, লাইন ক্লিয়ার, কি আমরা গাড়ি উবা করাই এখানে হইয়া ইচ্ছা মতো তারে উত্তম মধ্যম দিয়া হালাইয়া তো ইয়াগার গাড়ি লইয়া গেছে কি যে আসে বাদে বলে দেয় কেটা হইল, কেটা হইল আমার আঙ্গুলের ইশায় গাড়ি উবা করছে না, গাড়ি তো উবা করছে এর বাদে কেটা হইল, এর বাদে কেটা হইল আমার বেটা গিরি আমি দেখাইছি, তারা বেটা গিরি তারা দেখাইছি। আসুন বুঝি আপনারা যে সমস্ত বলেন সে বউয়ের মোহর দেয় না, এরব দিন নিজের বেটাগিরি নিজে দেখাইছে, আখেরা তো বউ বেটাগিরি বউয়ে দেখাই দিব, আসার কথা না। তোমার বেটাগিরি এখন তুমি দেখাই দিয়েছ আদালত, সারা বেটাগিরি তারা দেখাইয়া থাকব, খারারে যারা বন্দার হক আদায় করে না তারা, বন্দার হক যারা নষ্ট করে তারা রে বেটাগিরি খারে করে চিনাইয়া দিব। এই কারণে পরকালের জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে একদিকে যেমন আল্লাহর হক আদায় করতে হবে, তেমনি ভাবে অপরদিকে সমস্ত বন্দাদের হক আদায় করতে হবে, সব সময় সতর্ক থাকতে হবে, কোন বন্দার হক নিয়ে আমার কাছে হওয়া, কোন বন্দারে আমি অন্যায়ভাবে নিহস্ত দিলাম, কোন বন্দার সম্পদ নিয়ে আমি অন্যায়ভাবে গ্রহণ করলাম, কোন বন্দার প্রাপ্য নিয়ে আমি না দিয়া বই দিলাম, সব সময় সতর্ক থাকতে হবে জাহান্নাম থেকে বাঁচতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নমাজ না পড়ার গুণা মাফ করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে রোজা না রাখার গুণা মাফ করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে মদ খাওয়ার গুণা গাঞ্জা খাওয়ার গুণা মাফ করে দিতে পারেন। কিন্তু ফানের দোকানটা কি যে একটা ফান বাকি খাইছিলা আর বলছে এরে আবার একটা ফানের দাম দিতাম কিটা বেটাগিরি করিয়া, আল্লাহ বলেন একটা পয়সাও আমি মাফ দিতাম না, এর ভাউজি দিলাম বাউজা না বড়। তুমি যত বড় এমপি সাবার, মন্ত্রী সাবার, চেয়ারম্যান সাবার, কমিশনার সাবাও না খেলে ওই তুত্ত ফানের দোকানদারের ভাবলাম বা ওইয়া বড়তে মাপ পাই যায় আর না হয় জাহান্ন মজে যায়। কত লাগছে হার লাগি জাহান্ন মজে তো একটা মানের দামের লাগি, কত লাগছে হার লাগি একটা মানের দামের লাগি, তা তুমি বেটা গিরি দেখাই যায় এর মতো বেটারে আবার একটা মানের দাম না দিলে একটা করবো, এই যে বেটা গিরি এই বেটা গিরি ফানি উঠবো জাহান্ন ভুলতেই দিব ফানের দোকানদারের উপরে। অনেক সাধারণ ফানের দোকানদারে যদি এক পানের কিনির দামের লাগে জাহান নামা হইসাই দিতে পারে, যার কাছ থেকে হাজার হাজার টাকা চোট খাইছেন, যার কাছ থেকে হাজার হাজার টাকা ঘুষ খাইছেন, যারা লক্ষ লক্ষ টাকার সম্পদ দখল করছেন, এরা আপনার বেটা যে কি পরিমাণ পানি তুলতে পারবো কি আমাকে দিন চিন্তা করে দেবো কথা বল। এই কারণে জাহান নাম থেকে বাঁচতে হলে একদিকে যেমন ভাবে আল্লাহর হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে অপরদিকে বন্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক যেন আদায় করার আমরা বাকি না থাকে, বন্দার হক যেন আমরা আদায় করার বাকি না থাকে, এই ব্যাপারে সদা আমাদের সতর্ক থাকতে হবে।